পর্দা, হেজাব, হেজাব তো বুঝেন নাকি? আপনাদের এলাকা তো আলহামদুলিল্লাহ মনে হয় সব পর্দাশীল, কি বলেন? একজন মুসলিম নারীর উপরে এবং পুরুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হেজাবকে, পর্দাকে ফরজে আইন করেছেন। পর্দা করা কি সুন্নত না নফল? ফরজে আইন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াতে স্পষ্ট করে, 30 নম্বর আয়াতে পুরুষদের উপরে, 31 নম্বর আয়াতে নারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে, হেজাবকে ফরজ করে দিয়েছেন। পুরুষদেরকে পর্দা করতে হবে দুইটা, নারীকে পর্দা করতে হবে চারটা, এটা খেয়াল রাখবেন। পুরুষদের কয়টা আর নারীদের চারটা। আল্লাহ পাক সরাসরি এই পর্দার বিধানটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াইহফাযু ফুরুজাহুম। নারীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়াইহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। দুইটা পর্দা নারীর জন্য আল্লাহ ফরজ করেছেন, পুরুষের জন্য কমন, আর দুইটা পর্দা মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত ভাবে ফরজ করেছেন। নারীদের, মাদের শারীরিক কাঠামোটা ভিন্নতর হওয়ার কারণে আল্লাহ পাক মায়েদের জন্য দুইটা বেশি করছেন, আর পুরুষ এবং নারী উভয়ের জন্য দুইটা কমন। প্রথমটা কি? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নারীদেরকে আল্লাহ পাক বলছেন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত রাখে। এক নম্বর পর্দা হলো, এক নম্বর হেজাব হলো দৃষ্টি সংযত রাখা। পর্দার মূল বিষয় হলো প্রথম চোখ, চোখ হইল সবকিছুর মূল। এই জন্য সালাতের ভিতরে আমরা যখন আল্লাহর ইবাদত করি তখন কিন্তু চোখ দিয়ে ডাইনে বামে এদিকে ওইদিকে তাকানো যায়। নামাজের মধ্যে চারিদিকে দেখলেন নামাজ হবে? চোখেরও নামাজের মধ্যে নির্ধারিত করা আছে, দাঁড়ানো অবস্থায় কোন দিকে থাকবে, রুকু অবস্থায় কোন দিকে থাকবে, সাজদা অবস্থায় কোথায় থাকবে, বৈঠক অবস্থায় কোথায় থাকবে। চোখের সাথে কালবের, চোখের সাথে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের গভীর সম্পর্ক আছে। কোনো জিনিস খাইতে হবে, খাওয়ার আগে যখন সামনে আনবেন প্রথম নম্বরে রিপোর্ট নিতে হবে চোখের থেকে। একটা জিনিস খাওয়ার আগে কয়েকটা রিপোর্ট দিতে হয়, প্রথম রিপোর্ট হলো চোখের রিপোর্ট, তারপরে রিপোর্ট নাকের রিপোর্ট, তারপরে রিপোর্ট জিহ্বার রিপোর্ট। তিন রিপোর্ট যদি চূড়ান্ত হয় সেই জিনিস খায় মানুষ, তিন রিপোর্টে চূড়ান্ত না হইলে কোনো এক রিপোর্টে সমস্যা ধরা পড়লে মানুষ খায় না। প্রথম চোখকে দেখাইতে হয় যে এই খাবারটার অবস্থাটা কি, এটা হালাল খাবার না হারাম খাবার, এটা মানুষে খায় না গরুয়ে খায় না ছাগলে খায়, কিসে খায়, এটা চোখকে দেখাইতে হবে, চোখের রিপোর্ট লাগবে। এরপরে খাবারটা নাকের রিপোর্ট লাগবে, না গ্রাম দিয়ে টান দিয়ে বলে দিবে এই খাবারটা টাটকা খাবার নাকি বাসি খাবার, নাকি নষ্ট হয়ে গেছে না ভালো আছে। এরপরে জিহ্বার মধ্যে দেওয়ার সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে রিপোর্ট দিয়ে দিবে এটা কি লবণাক্ত নাকি এটা মিষ্টি নাকি কি ধরনের, এটা কি টক না মিষ্টি না লবণাক্ত, জিহ্বার সাথে সাথে রিপোর্ট দিয়ে দিবে। আল্লাহ পাক তিনটা মেশিন এক জায়গায়, তিনটা যদি তিন জায়গায় হইতো, চোখটা যদি এখানে না হয় যদি এদিকে হইতো, নাকটা যদি এখানে না হয় পিছনে হইতো, তাহলে রিপোর্ট নেওয়ার জন্য প্রথম চোখের কাছে এইদিকে নেওয়া লাগতো খাবারটা, তারপরে নাকের কাছে পিছনে নিয়ে যাওয়া লাগতো, তারপরে জিহ্বার মধ্যে দিতে হইতো, কত কষ্ট হইতো। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো মেশিনকে এক জায়গায় সেটিং করছেন, সুবহানাল্লাহ, এটার নাম আহসান তাকদীর। এজন্য আল্লাহ পাক বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদীর, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোচ্চ সুন্দর গঠনে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ কোন জিনিস তোমাকে আমি আল্লাহর থেকে ধোকায় ফেলে দিয়েছে, আল্লাহর থেকে গাফেল করছে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, যিনি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সুবিন্যস্ত করেছেন, যিনি তোমাকে যেভাবে চেয়েছেন সেইভাবে শরীরের গঠনটা একটার সাথে একটার জোড়া লাগাইছেন। দেখেন, মাথার সাথে শরীরের জোড়া, গলার সাথে শরীরের জোড়া, হাতগুলোর একটার সাথে একটার জোড়া, কোমরের সাথে শরীরের উপরের সাথে নিচের জোড়া, পায়ের মধ্যে একটার সাথে একটার জোড়া, এই জোড়াগুলোর সেটিং দেখেন আল্লাহ আকবার। যদি এখানে এরকম জোড়ার সিস্টেম না দিয়ে যদি আপনার নাট সিস্টেম, স্ক্রু সিস্টেম দেওয়া হইতো, তাহলে আরো উপকার হইতো না, কি বলেন? যদি শরীরের এই জোড়াগুলোর মধ্যে স্ক্রু সিস্টেম থাকতো, যখন মাঝে মাঝে দরকার হইতো খুলে রাখতাম, মাঝে মাঝে দরকার হলে লাগাই নিতাম। গাড়িতে অনেক সময় বসে থাকতে থাকতে পায়ে ব্যথা করে না, তখন খুলে সুন্দর করে সিটে রেখে দেওয়া যেত, তাহলে আর পায়ে ব্যথা করতো না। মাথা ব্যথা করতেছে, মাথার স্ক্রুটা খুলে মাথাটা রেখে দিলেন, আর ব্যথা নাই। হাতে ব্যথা করতেছে, এটা খুলে রেখে দিলেন, তাহলে অনেক উপকার হইতো, ঠিক না? কি হইতো? দেখা যেত আজকের এই মাহফিলে যে ভাইরা হাজির হয়েছে, যে বক্তা হাজির হয়েছে, কারো একটা হাত নাই, কারো একটা পা নাই, কারো পা আছে আঙ্গুল একটা নাই, কারো মাথার একটা অংশ নাই, কারো এই অংশ নাই। এবং বর্তমানে সোরাই মালের যেরকম মার্কেট আছে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ওইরকম মার্কেট থাকতো, রাত্রে চুরি হয়ে যেত বিভিন্ন কিছু, খুলে রাখছেন, খুলে ঘুমাইছেন, সকালবেলায় উঠে দেখেন পা নাই, চুরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সেটিং করছেন, চুরি হওয়ার কোনো সুযোগ নাই, সুবহানাল্লাহ। এই জন্য দেখেন শারীরিক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কোটিপতির উপরে যেমন ফরজ করছেন, একেবারে গরিব মানুষটার উপরে একই ফরজ। সলাত শারীরিক ইবাদত, এটা একজন বিশ্ব সেরা ধনী মানুষটার উপরে যেমন ফরজ, দুনিয়ার সবচেয়ে গরিব মানুষটার উপরে একই ভাবে ফরজ। কারণ যে শরীর আল্লাহ দিছেন, ওই কোটিপতিকে যেরকম একটা শরীর দিছেন, সবচেয়ে গরিব মানুষটাকেও আল্লাহ পাক এরকম একটা শরীর দিছেন। এজন্য শারীরিক ইবাদত একজনেরটা আরেকজনের দেওয়া যায় না, আর্থিক ইবাদত একজনেরটা আরেকজনের দেওয়া যায়। অফিসের যিনি বস, উনি যদি পিয়নকে পাঠায় যে শুনো আমি খুব ব্যস্ত আছি, অফিসে অনেক কাজ, আজকে নামাজ পড়তে পারবো না, তুমি ফজরের নামাজের সময় তোমার দুই রাকাত পড়ে আমার দুই রাকাতও পড়ে দিও, জোহরে তোমার চার রাকাত পড়ে আমার চার রাকাতও পড়ে দিবা, আসরের চার রাকাত পড়ে দিবা, মাগরিবের তিন রাকাত পড়ে দিবা, এশার চার রাকাত পড়ে দিবা, ধরো তোমাকে আমি 1000 টাকা দিলাম। আচ্ছা, যদি পিয়নে পড়ে দে হবে নামাজ? কেন হবে না? শারীরিক ইবাদত, শারীরিক ইবাদত একজনের তার একজনকে দেওয়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ইবাদত গুলো সব মানুষের উপরে সমান ভাবে পরস করছেন। আর্থিক ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক যাদের অর্থ আছে তাদের উপরে বেশি, যাদের অর্থ কম তাদের উপরে কম, কিন্তু শরীরের ক্ষেত্রে সবাইকে সমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর শরীরটা আল্লাহ পাক সবাইকে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্দেশ দিয়েছেন, ইয়াকদুদনা মিন আবসারিহিন্না, তোমাদের দৃষ্টি সংযত রাখো, দৃষ্টি অবনমিত করে রাখো। তার অর্থ এই নয় রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ বন্ধ করে হাঁটবেন, রাস্তা দিয়ে হাঁটার সময় যদি চোখ বন্ধ করে হাঁটেন তাহলে গাড়ির নিচে যাই পড়তে হবে, রিক্সার নিচে যাই পড়তে হবে। আল্লাহ পাক মানুষকে বলেন না যে খবরদার রাস্তা দিয়ে চোখ বন্ধ করে হাঁটিও, আল্লাহ বলছেন কি, দৃষ্টিটা সংযত রাখবা, কন্ট্রোলে রাখবা, তোমার নিয়ন্ত্রণে রাখবা দৃষ্টিটাকে, দৃষ্টি যেন তোমার নিয়ন্ত্রণের বাহিরে না যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আপনারা দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, ইয়া আলী লা তাত্তাবি'ন নাযারাতান নাযারা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ও আলী খবরদার, একবার তোমার দৃষ্টি যাওয়ার পরে দ্বিতীয়বার পুনরায় আর দৃষ্টি দিও না, কারণ প্রথম দৃষ্টিটা তোমার, পরের দৃষ্টিগুলো তোমার না, পরের দৃষ্টি শয়তানের, তোমার দৃষ্টির মধ্যে শয়তান ঢুকে পড়বে। তাহলে যেহেতু একবার দৃষ্টি দেওয়ার অনুমতি আছে, একবার দিয়ে আর নামাইলাম না, কি বলেন? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন একবার দিবা, দ্বিতীয়বার আর দিবা না, তাহলে প্রথমবার দিয়ে আর নামাইলাম না, কি বলেন? এরকম করা আল আইনানে জানাহুমা আন-নাজার, চোখের জানা আছে, চোখের জানা হলো দৃষ্টি, দৃষ্টি দেওয়া এটা চোখের জানা, আর যদি চোখগুলোকে সংযত করতে পারেন, দৃষ্টি সংযত রাখতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন-নাজরু সাহমুন মিন সিহামে ইবলিস, চোখের বিষাক্ততাটা এমন বিষাক্ততা এটা ইবলিসের তীরের চাইতেও বেশি বিষাক্ত। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তার চোখকে তার দৃষ্টিকে সংযত রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ইমানের স্বাদ, ইমানের মজা ঢুকাই দেন। সুবহানাল্লাহ, ইমান অনেক মজার জিনিস, কিন্তু মজা পাইতে হবে, মজা পাইতে হইলে জিহ্বা ভালো থাকতে হবে। অনেক স্বাদের জিনিস, মজার জিনিস কারো কাছে ভালো লাগে না, এরকম আছে না? মজা লাগে না। কেন মজা লাগে না? খাবারের দোষ না, দোষ হইলো তার নিজের, তার নিজের জিহ্বা ঠিক নেই, রুচি ঠিক নেই, এই জন্য তার কাছে মজা লাগে না, কিন্তু খাবার মজা। ইমান অত্যন্ত মজার জিনিস, কিন্তু দুনিয়ার সকল মানুষের কাছে ইমান মজা লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ তার দৃষ্টিকে আল্লাহর ভয়ে সংযত করে, হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ইমানের মজা দান করবেন। সুবহানাল্লাহ, সে ইমান থেকে অনেক মজা পাবে, ইমানের স্বাদ সে আস্বাদন করবে। সুবহানাল্লাহ, এই জন্য প্রথম পর্দা, প্রথম হেজাব হইল দৃষ্টিকে সংযত করা, দ্বিতীয় পর্দা হইল ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, নারীদেরকে আল্লাহ পাক বলছেন ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের যৌবনকে সংযত রাখে, যৌবনের হেফাজত করে, জেনা ব্যভিচার অশ্লীলতা যত রকমের নিষিদ্ধ বিষয় আছে এই সব নিষিদ্ধ বিষয় থেকে যৌবনকে হেফাজত করা, এটা হলো আপনার পর্দার দ্বিতীয় অংশ। এটা নারীর উপরেও ফরজ, পুরুষের উপরেও ফরজ। এই সংযত যদি করতে পারে, যৌবনের হেফাজত যদি করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমাকে দুই চোয়ালের মধ্যবর্তী মুখমণ্ডলের নিরাপত্তা দিতে পারে, যে ব্যক্তি আমাকে দুই পায়ের মধ্যবর্তী যৌবনের যৌনাঙ্গের নিরাপত্তা দিতে পারে, আদমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল তাকে জান্নাতের জামানত দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ, যৌবনের হেফাজত যদি করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জামানত দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা দিন যে ছায়া থাকবে, এই ছায়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে স্থান দিবেন। তন্মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ, যৌবন আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করা, জেনা মুক্ত, ব্যভিচার মুক্ত, অশ্লীলতা মুক্ত যৌবন জীবন যাপন করা, আল্লাহর ইবাদতের মধ্যে কাটানোর মাধ্যমে এইগুলো থেকে মুক্ত থাকা, এটাও আপনার পর্দার অন্তর্ভুক্ত, এটাও একটা হেজাব। তৃতীয় হেজাব হলো নারীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, ও নারীরা খবরদার তোমাদের জিনা তোমাদের সৌন্দর্য বাহিরে প্রকাশ করিও না, গাইরে মাহরামের সামনে তোমাদের জিনা তোমাদের সৌন্দর্য প্রকাশ করিও না, সব ধরনের জিনাত। নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জিনাত বানিয়ে সৃষ্টি করেছেন, নারীর মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীর জিনাত, তার চেহারা জিনাত। কেউ কেউ বলেন যে চেহারা দেখানো জায়েজ, বলে না? আচ্ছা, যখন পাত্রী দেখতে যান তখন কি দেখেন? মেয়ে দেখতে গেলে পাত্রী দেখতে গেলে কি দেখে? চেহারাটাই তো দেখে। তাহলে বোঝা যায় চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিনাত রেখেছেন, এটাও তার একটা জিনাত, এটাও তার একটা সৌন্দর্যের অংশ। এজন্য আল্লাহ পাক বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, খবরদার তোমার জিনাত কারো সামনে প্রকাশ করবে না। ঠিক একইভাবে হাতের কবজি পর্যন্ত, হাতের এই পাতা, এটা হেজাবের বাহিরে, কিন্তু যদি হাতের ভিতরে মেহেদি লাগিয়ে রাখছেন, আঙ্গুলের ভিতরে আংটি লাগিয়ে রাখছেন, এই জায়গায় ছড়ি লাগিয়ে রাখছেন, আরো বিভিন্ন জিনাত ব্যবহার করেছেন, ওই জিনাতের কারণে এই হাতের পাতাটা কবজি পর্যন্ত এটাও হেজাবের আওতাভুক্ত হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমার জিনাতকে কারো সামনে প্রকাশ করা যাবে না। মেহেদি লাগাইছেন, এটা জিনাত, আংটি লাগাইছেন জিনাত, চুড়ি লাগাইছেন জিনাত, এগুলো কাউকে দেখানো যাবে না। অনেক মা বোন আছেন বাহিরে গেলে এগুলো ঢেকে রাখেন, কিন্তু ঘরে গাইরে মাহরাম দেবরের সামনে, বাসরের সামনে, দেবর বাসরের ছেলেদের সামনে, বাগিনার সামনে, কয়রা তো আমার ছেলের মতো, যদি মামের সাথে পর্দার কথা কন, কয়রে এরা তো ছেলের মতো, সাসি জেনার সাথে যদি পর্দার কথা কন, আরে এরা ছেলের মতো, মার মতো। কিন্তু আমি আর আপনি ছেলে আর মা মনে করতেছি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল মায়ের মতো মনে করেন না। আল্লাহ পাক ফরজ করেছেন ঠিক তাদের সামনেও আমার ছেলের মতো হোক, তারপরেও তাদের সামনে আমাকে হেজাব পর্দা করতেই হবে। এজন্য আমার মা বোনেরা সবসময় খেয়াল রাখতে হবে আমার জিনাত যেন কারো সামনে প্রকাশ না হয়। চতুর্থ পর্দা যেটা ওয়ালিয়াদ্রিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীরা তোমাদের বুকের উপরে অতিরিক্ত আরেকটা ওড়না দিয়ে রাখো, নারীরা যেন তাদের বুকের উপরে আরেকটা ওড়না ব্যবহার করে, এটাও নারীর জন্য একটা হেজাব। যেদিন রাত্রে এই আয়াত নাজিল হয়, সূরা নূরের 31 নম্বর আয়াত, রাত্রে বেলা এই আয়াতে কারিমা নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওড়নাকে ফরজ করে দিয়েছেন। রাত্রিবেলায় সাহাবা ইকরাম বাড়িতে গিয়ে তাদের স্ত্রীদের সামনে, তাদের মেয়েদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়েছেন। শোনানোর পরে রাত্রিবেলাতেই সাহাবা ইকরামের স্ত্রীরা মেয়েরা বিভিন্ন কাপড় ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে করে ওড়না বানিয়ে নিছেন। সুবহানাল্লাহ, সকালবেলায় ফজরের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে, নবীর স্ত্রীদের ঘরের সামনে নারীদের ভিড়, নারীরা এসে দলে দলে জিজ্ঞাসা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াত নাজিল করেছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, নারীদেরকে আল্লাহ বলছেন বুকের উপরে ওড়না দেওয়ার জন্য, কি ধরনের ওড়না আমরা তো জানি না, আমরা যে ওড়নাটা রাত্রে বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন কি এমন ওড়না ব্যবহার করতে বলছেন কিনা। সুবহানাল্লাহ, আয়াত নাজিলের দেরি আমলের দেরি নেই, রাত্রে আয়াত নাজিল হয়েছে সকাল পর্যন্ত অপেক্ষা করেন নাই, রাত্রে ঘুমানোর আগে ওড়না বানানি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সকালবেলায় ঠিক করে নিতে আসছেন যে ওড়নাটা হয়েছে কিনা। আজকে মুসলিম মা বোন, অসংখ্য মা বোন পর্দাবিহীন ঘর থেকে বের হয়, পর্দাবিহীন চলাফেরা করে, আবার অনেকে পর্দার নামে এমন আধুনিকতা অবলম্বন করে যেগুলো ইসলামে পর্দার অন্তর্ভুক্ত, টাইটফিট বোরকা পড়ছে, তো এই বোরকা তো আরো শয়তানি উস্কানি বেশি দিচ্ছে। কারণ তার সতর তার শরীর অবয়ব প্রকাশ করতেছে। এটাকে ইসলামী শরীয়তের ভাষায় এটাকে পর্দা বলে না। অনেকে দেখবেন বিভিন্ন রং বেরঙ্গের চাকচিক্যময় বোরকা, তা চাকচিক্যময় বোরকা হইলে তো ভিতরের জিনাতকে ঢাকার জন্য হেজাব, হেজাবে যদি ভিতরের জিনাতের চাইতে আরো সুন্দর হয় আরো চাকচিক্যময় তো হেজাবের দরকারটা কি? এই জন্য আজকে দেখবেন আরেক ধরনের হেজাব আছে, মাথা দিয়ে ভালো করে ফেসানো, এদিক দিয়ে জিন্সের প্যান্ট নিচে খোলা উপরে ভালো করে বাঁধি বেলছে, এগুলো হলো আরেক শয়তানি হেজাব। এগুলোর সাথে ইসলামের হেজাবের কোরআন সুন্নার হেজাবের কোন সম্পর্ক নাই। এই ওড়না যেটা হবে এটা মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীরা বর্ণনা দিয়েছেন যে এই ওড়নাটা মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত এই পুরাটা ঢাকা থাকবে, যেটা আগেকার যুগে আমাদের মায়েরা দাদিরা নানিরা পড়ত। ইদানিং এটা ছোট হয়ে গেছে, একবারে ছোট হইতে হইতে কান্ধের উপরে উঠে গেছে, কিন্তু এটা একেবারে পর্যন্ত এই উপরের বড় অংশটা, এটা নারীর জন্য একটা গুরুত্বপূর্ণ হেজাব। এবং বিশেষ করে সলাতের সময় মা বোনদের এটা খুবই জরুরি, কারণ আমাদের দেশের মা বোনেরা শাড়ি পরিধান করেন, শাড়ি পরিধান করে সলাত আদায় করতে গেলে দেখা যায় হাতের এখান দিয়ে খুলে যায়, সতর প্রকাশ হয়, তারপরে আপনার চুল বের হয়ে পড়ে, সতরের বিভিন্ন অংশ এদিকে কোমরের এখান দিয়ে বিভিন্ন অংশ প্রকাশ হয়ে যেতে পারে। আর সলাতের মধ্যে যদি সতর প্রকাশ পায় নামাজ হবে না। এই জন্য সলাত আদায় করার সময় যদি এরকম একটা বড় ধরনের ওড়না, বড় ধরনের ওড়না মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত ব্যবহার করেন তাহলে আর সতর প্রকাশ হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমরা সবাই চেষ্টা করব নিজেদের পরিবারে হেজাবের বিধান পর্দার বিধান চালু করার। এটা আগে পুরুষদের থেকে আগে শুরু করতে হবে, নারীরা পরে। পুরুষের মধ্যে পর্দা থাকলে ওই পরিবারে নারীদের পর্দা হবে, পুরুষের পর্দা নাই তো নারী পর্দা করবে কিভাবে? আমরা মনে করি খালি মনে হয় পর্দা নারীদের, পর্দা পুরুষের উপরেও ফরজ, আগে পুরুষের উপরে। আর পর্দার ব্যবস্থাপনাটা করতে হবে পুরুষদেরকেই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।